যারে যা উড়ে যা পাখি তারে বলে যা, সে যেন আমারে কখনো বলে না রে। যারে যারে যা উড়ে যা পাখি তারে বলে যা, সে যেন আমারে কখনো বলে না রে। যারে যারে যা দিগন্তের একই ঠিকানা যেখানে সীমানা, বন্ধুরা আমার তেমনি ব্যবধান এমনিতেই অবসান। আজ অবেলা বলে যা উড়ে যা পাখি তারে বলে যা, সে যেন আমারে কখনো বলে না রে। যারে যারে যা যারে যারে যা উড়ে যা পাখি তারে বলে যা, সে যেন আমারে কখনো বলে না রে। যারে যারে যা